শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, কলিযুগ ধন্য হয়ে গেল। যদিও কলিযুগ, খুব ধ্যান দিয়ে শুনবেন আপনারা, যার জন্য এখানে এসেছেন সেই লাভ আপনাদের তুলে নিতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, কলর দোষ নিধে রাজন্যস্তি ঝেক মহানজ্ঞনা, ভাগবত বর্ণনা দিয়েছে চার যুগের মধ্যে কলিযুগ হলো সবচাইতে পাপের যুগ। পুণ্যের চাইতে মানুষ পাপ বেশি করে, সত্যের চাইতে মিথ্যার আশ্রয় নেয়। এই জন্য কলর দোষ নিধে, কলিকাল পাপের নিধি, সর্বশ্রেষ্ঠ পাপের কাল, অপরাধের কাল, অন্যায়ের কাল হলো এই কলিকাল। কিন্তু ঝেকো মহানজ্ঞনা, হে কলির মানুষ দুঃখ করো না, যদিও এই কলিকাল মহাপাপের কাল, অপরাধের কাল, কিন্তু যেটা কোন যুগে ছিল না সেটা আবার কলিকালে আছে। সেটা কি? সেটা হচ্ছে ঝেকো মহানজ্ঞনা। সেই মহান গুণটি কোনটা? হরের নামই বকে সত্যযুগে শুধু হরি নাম করলে জীবের উদ্ধার হতো না, মুক্তি হতো না। যত হে অতং কৃষ্ণ, সত্যযুগের ধর্ম হলো ধ্যান করা। ত্রেতায় যজত মখৈ তাপরে পরিচর্যায়া আর কলৌ তত হরি সংকীর্তন। ঠিক আছে, ঠিক আছে, এই যে ও তপস্যা করে যেটা পাওয়া যেত কলিকালের মানুষ হরি নাম করে তাই পাবে, যেটা মহা মহা যজ্ঞ করে ফল লাভ করা যেত সেই ফলটা কলিকালের এই পাপি তাপি চোখের জল দিয়ে যে হরি নাম যজ্ঞ ফল। যজ্ঞ মানে চার খুঁটির মাঝখানে নয়, যজ্ঞ মানে মানুষ যে সংকল্প করে আমি হরি নাম করব, আমি হরির দাস হব, এর নাম যজ্ঞ। আমি প্রতিদিন ষোলমালা জপ করব। মহাপ্রভু বলেছেন এক লক্ষ যে নাম না করে, এক লক্ষ আমি তার বাড়িতে ভোগ গ্রহণ করি না। তো যে মানুষ বলে আমি এক লক্ষ নাম করব, আমি প্রভুকে সেবা দেব, ওই মহাযজ্ঞ করছে। তাই এই মহাযজ্ঞে যারা খুবই মেধা সম্পন্ন হয়ে গেছেন, অর্থাৎ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা হরিনামের চরণে আশ্রয় নিয়েছেন। ঝেক মহানজ্ঞনা, এই গুণের দ্বারা পাপ তাপ দূরীভূত হয়ে কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়ে কৃষ্ণ চরণ পাদ পদ্ম প্রাপ্তি হবে। ইতে হে আমার কৃষ্ণদাস অনুরাগ কৃষ্ণ ভক্ত বৃন্দের শ্রী চরণ পাদ পদ্মে অসংখ্য প্রণাম নিবেদন করছি। করুণা হে আমার নিত্য দ্বন্দ্বের দাস, হে আমার গৌরবের দাস, আপনার বেশি জানে জানাই অসংখ্য চরণে সখীরা পড়েছি তোমার ঘরে, সর্বশত চরণে সখীরা পড়েছি তোমার ঘরে, সর্বশত চরণে সখীরা পড়েছি তোমার ঘরে, সর্বশত চরণে সখীরা পড়েছি তোমার ঘরে। প্রভু আমি তো তুমি তো থাকো বলিয়া জান সর্বস্ব তোমার চরণে সতীরা পড়েছি তোমার দারে সর্বস্ব তোমার চরণে সতীরা পড়েছি তোমার দারে সর্বস্ব তোমার চরণে সতীরা পড়েছি তোমার দারে চৈতন্য মহাপ্রভু কি ভালো লেগেছে? তবে কি বলবো, সেরকম হয় না, সবাই প্রস্তুত ছিলেন না। একবার হবে তো বলি, চৈতন্য মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে? তবে আমার ধারণা যেরকম হওয়া উচিত ছিল এত ভক্ত সেরকম হয় না। রাধে রাধে, সেরকম হয় না। তাহলে কি আরেকবার করা যাবে? তো বলি নিতাই চাঁদ কি ধন্য ধন্য। তিনবারের বেলা প্রাণ খুলে দিয়েছেন, তবে সবেই যে দিয়েছেন তা না, ভগবান যা দিয়েছেন সব যদি উপুর করে দেন, মানে উজাড় করে দিয়ে দেন, আর আসতে হবে না। আর যদি অল্প কিছু থেকে যায় কলসিতে, দেহ কলসি, তাহলে আবার জন্ম নিতে হবে, আবার এই যন্ত্রণা পেতে হবে, আবার এই ওপর দিকে পা নিচের দিকে মাথা করে 32টা নারীর বন্ধনে আবার কষ্ট পেতে হবে, কৃমিকীটের যন্ত্রণা পেতে হবে। আর মহাপ্রভু নিতাই চাঁদ পঞ্চতত্ত্ব শিক্ষা দিয়েছে, দুই হাত তুললে কি হয়, আত্মসমর্পণ করা হয়। আর এই আত্মসমর্পণ আমরা কাকে করব? যার ধন তাকে দিয়ে দেব, দেহ মন প্রাণ জীবন যৌবন, যিনি কৃপা করে দিয়েছে, যিনি কৃপা করে দিয়েছে, আমরা চোখের জল দিয়ে তার ধন তাকে বিলিয়ে দেব। তখন আমি অরিণী হয়ে যাব আর নিতাই চাঁদের হয়ে যাব, আর পুনর্জন্ম নবিদ্যতে। গীতায় বললেন, জন্ম কর্ম চামে দিব্যম, খুব ধ্যান দিয়ে শুনে নে, যেটা শুনে নিলে আর শুনতে হবে না। প্রথমে শুনতে হয়, তারপরে জানতে হয়, তারপরে করতে হয়। যখন করা শুরু হয়ে যায় আর শুনতে হয় না। আগে শুনতে হবে, কি শুনব? শুনতে হবে কে আমি, আমি কে। এটা হলো প্রথম মানব জীবনে, সে নারী হোক আর পুরুষ হোক, আগে তাকে নিজেকে জানতে হবে, তার পরিচয়টা কি, আমি কে। তাহলে এর উত্তর কি হবে? মহাপ্রভু বললেন, তুমি কে? তুমি কারো বাবা নও, কারো মা নও, বাড়ির মালিক নও, নেতা নও, মন্ত্রী নও। তাহলে আমি কে প্রভু? জীবি নিত্য কৃষ্ণ দা কৃষ্ণ, তাহা ভুলি গেলা অতএব মায়া তা গলাতে বান্ধিলা, অতএব মায়া তা গলাতে। ভক্তমণ্ডলী মায়েরা, সময় কম, চাওয়া অনেক, পাওয়া অনেক। একটা মানুষ জীবনে কুলোয় না, সে যা যা চায় তা পেতে, এই জন্য সময় কম, ক্ষুদ্র এই মানব জীবন। সূর্য উঠলেই যেমন ঢলে পড়ে, মানব জীবনের জন্ম হলেই তার মৃত্যুর দিকে ঢলে পড়ে। তার মাঝখানে কতটুকু কি জানবে আগে, তারপরে করবে, এই জানতেই পারল না, করবে কবে, শুরু করবে কবে? এরে মানব রে, পথের ঠিকানাটাই পেলি না তো হাঁটবি কবে? এই জ্ঞান হলো পথ পাওয়া। কোথায় আমাদের বাড়ি, কি আমাদের কর্তব্য, এটি হলো জ্ঞান জানা। আর পথ চলা শুরু হবে কখন? যাকে বলে ভজন আর সাধন। তাই হে মানব জীবন, হরিনাম হবে, কিন্তু আপনি যেতে পারবেন কিনা সন্দেহ। এই জন্য সবসময় এই হরিবাসরকে গুরুত্ব দেবেন, যে আজকেই এসে গেছি, আবার হরিনাম হলে আমি আসতে পারবো বা যেতে পারবো তা না। সব সময় মনে রাখতে হবে, এটাই আমার জীবনের শেষবারের মতো হরিনাম। যা জানার জেনে নিতে হবে, যা করার করে নিতে হবে, আর সময় পাব কবে? তাহলে প্রথম প্রশ্ন, কে আমি? প্রত্যেকেই কৃষ্ণের দাস, কি মোর কর্তব্য? এসে গেল, রোজগার করা কর্তব্য, ছেলে মেয়েকে মানুষ করা কর্তব্য, স্ত্রীকে পালন করা কর্তব্য, বাড়ি বানিয়ে দেওয়া কর্তব্য, ছেলে মেয়ের কেরিয়ার তৈরি করে দেওয়া কর্তব্য, সমাজের মানুষের দিকে লক্ষ্য করা আমার কর্তব্য। এগুলো নয়, এগুলো নয়। তুমি যখন ছিলে না সংসার ছিল, তুমি যখন থাকবে না সমাজ থাকবে, দেশ থাকবে, তাহলে তোমার কর্তব্য কোথায় যাবে? এটা কর্তব্য নয় হে। কে সৃষ্টি করবে, কে ধ্বংস করবে, সেটা তোমার কাজ নয়। তোমার কাজ তোমার কর্ম। সেটা কি? কি মোর কর্তব্য? তোমার কর্তব্য কৃষ্ণের সেবা, আত্মার সেবা, পরমানন্দ, তারই সেবা। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে দুটো উত্তর হলো, কে আমি? কৃষ্ণ দাস। কি মোর কর্তব্য? কৃষ্ণ সেবা। শেষ প্রশ্ন, কেন মোরে যারে তাপত্র, কেন আমার এত দুঃখ প্রভু? উত্তর, কৃষ্ণ সেবা করনি তাই। তুমি যার সেবা করো, যাদের সেবা করো, তারা নিজেরাই আনন্দিত নয়। মা বাবার সেবা করছো, সেই মা বাবাকে যত রোজগার করে দিলেও তারা খুশি হতে পারল না, তাহলে তার সেবা করে তুমি কি করে খুশি হবে? স্ত্রীকে শাড়ি দিলে, অলংকার দিলে, তবু সে বলে উঠল এবারের ডিজাইনটা দিতে পারলে না, তাহলে ওকে খুশি তুমি কবে করবে? আর ও যদি খুশি না হয় তুমি খুশি হবে কি? ছেলে মেয়েদের জামা দিলে, কাপড় দিলে, তবু তারা বলল ওই আমার বন্ধু যেরকম পরেছে ওরকম তুমি দিতে পারলে, আপনি এদের সেবা করে খুশি কবে হবে? সমাজের মানুষকে আপনি উজাড় করে দান করে দিলেও তবু বলবে আমাকে কিছুই দিল না, তা ওরাই খুশি হলো না, তো আপনি খুশি কবে হবেন? আর আসুন হরিনাম শুনুন, যাকে কিছুই দেন না জীবনে, যার দিকে ফিরেও তাকান না, তিনি কি দিলে? যারা আমাদের জন্ম দিয়েছে মা বাবা, মুক্তি দিতে পারে না, যাদেরকে আমরা এত এত আদর করি, ভালোবাসি, তারা আমার মুক্তি চায় না, তারা আমাদের রক্ষাও করতে পারে শুধু তিনি পারে, যাকে ডাকিনি তিনি আগে এসে বসে আছে। স্ত্রীকে ডাকলে যাই যাই করে দেরি করে, ছেলেকে ডাকলে বলে এখন দেরি হবে, কিন্তু যাকে ডাকিনি তিনি এসে আমার ঘরে বসে আছে। তিনি কে? প্রত্যেকের হৃদয়ে তিনি হচ্ছেন প্রাণ গোবিন্দ, তিনি নিতাই গৌর হরি। ডাকার আগে এসে বসে আছে, যাকে কিছু দিই না জীবনে তিনি আমাকে প্রাণ দান করেছে, তিনি আমাকে প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাকে কোনোদিন পূজো করি না, তাকে দিতে গেলে আমার কৃপণতা এসে যায়, সেই আমাদের চোখে এখনো জ্যোতি দিয়ে রেখেছে, এখনো এত সুখ এত শান্তি যেটুকু আনন্দ পাই সেটি তার দান। দেখুন ভক্তমণ্ডল, এখনো যাকে প্রণাম করিনি, এই জন্য চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবের জন্যই হরিনাম এনেছে, এটা শুধু নাচার জন্য নয়, এটা নাচার জন্য নয়, আনন্দের জন্য নয়। প্রকৃত কেউ যদি হরিনাম বুঝতে পারে সে হাসতে পারবে না, সে নাচতে পারবে না, সে কাঁদবে। কেন? ও মায়েরা, ফোঁড়া জানেন ফোঁড়া কাকে বলে? ফোঁড়া জানেন না? বড় বড় তালের মতো না? আমি বলি ফোঁড়া গুলো তালের মতো বলে। বরণ বরণ, এই যে ফোঁড়া হয় না, ফোঁড়াকে চিরাতে হয়, রক্তপুঁজ বের না করলে আপনি ঘুমোতে পারবেন না। যার ফোঁড়া চেরানো হয় তার কি আনন্দ হয়? এই হরিনাম তো ফোঁড়া চেরানো হচ্ছে, এ কি হাসার জিনিস? হাসতে পারবে? ফোঁড়া চেরানো মানে কি? ভুল গ্রন্থি ছিন্ন হচ্ছে। আপনি যেটা বলছেন ওটা উচিত নয়, যেটা করছেন ওটা করার কথা নয়, যে পথে যাচ্ছেন ওটা আপনার পথ নয়, এই ভ্রান্তি দূরীভূত করা হচ্ছে। তাহলে আপনি হাসবেন কি করে? আপনি তো চোখের জলে ভাসবেন যে কি ভুল পথে চলছে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আগে শুনুন, জানুন, আর তারপরে আপনার কোনটা পথ, তারপরে আপনার কোনটা কর্ম আগামীকাল থেকে শুরু করবে। যদি আগামীকাল না পারে এ জন্মটাই ভাবতে থাকুন, সিদ্ধান্ত নিতে থাকুন, পরের জন্মে শুরু করবেন, নিতাই দয়া করো। হরি আগামী জন্মে শুরু করবে, নিতাই গৌর বলবে চোখের জলে ভাসবেন কিনা, তিলক দেবেন কিনা, নিতাইয়ের মালা গলায় পরবেন কিনা, নিতাই বলবেন কিনা, এখনই আসছে না, সিদ্ধান্ত নেই। শুনতে থাকুন, বুঝতে থাকুন, প্রশ্ন করুন নিজেকে নিজে, উত্তর পেয়ে যাবেন ঘরে বসে। কোনো প্রশ্ন করার লাগবে না, প্রশ্নের উত্তর পাবেন যদি মালা ধরবে, নামের মালা, বাইরের তুলসী কাঠির মালা না হোক, ভেতরে নামের মালা চলতে থাকবে। মালা কি করে হয়? আরে মালা কি দিয়ে হয় রে? এরা বলে স্কুলেও গেলে প্রশ্ন, টিউশনিতে গেলে প্রশ্ন, হরি নামে আসছি তাও শান্তি না। ঠিক আছে, শুনতে থাক। মালা সুতো দিয়ে কাঁথা হয়, পর পর ফুল থাকে, যেখানে ছেদ পড়ে যাবে ওটা আর মালা হবে না, গায়ে গা লেগে থাকতে হবে, ফুলে ফুলে লেগে থাকবে, এর নাম মালা। নাম হবে শ্বাসে শ্বাসে, শ্বাসে প্রশ্বাসে, আসবে যাবে, একটা শ্বাস ভেতরে যায় আর একটা শ্বাস বাইরে আসে, বাপ থেকে ভেতরে প্রবেশ করে। এই শ্বাসে শ্বাসে কৃষ্ণ নাম জপ করলে সেটাই হয়ে যাবে নামের মালা, যাতে ভেতরে নবের মালা হয়ে যায়। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ হদি নামের মালা, দূরে যাবে তীর্থ জ্বালা, জপ হরি নামের মালা, দূরে যাবে তীর্থ জ্বালা, জপ হরি নামের মালা। ওই না দূরে যাবে তীর্থ জ্বালা, জপ হরি নামের মালা, নামের মালা হরি না মের মালা, হরি হরি নামের মালা। ও এ যে পূর্ণ হবে কা জুড়াবে সক, জপ হরি নামের মালা, দূরে যাবে তীর্থ জ্বালা, জপ হরি নামের মালা, তাবে জ্বালা, জপ হরি। ভক্তমণ্ডলী মায়েরা, আমার ধারণা আপনারা করেন, দীক্ষা না নেন, শিক্ষা না নেন, সকলের অধিকার আছে হরিনাম করা, করে দেখুন জীবন বদলে যাবে, তারপরে দীক্ষা নেবেন। দীক্ষা কার কাছে নেবেন, কখন নেবেন সেটা পরে নেন, হুটপাট করে নিতে নেই। আশ্রয় এমন একটা জিনিস যার জন্ম জন্ম, সেটা তাড়াতাড়ি নিতে নেই, ভেবে নিতে হয়, জেনে নিতে হয়। হরিনাম শুনুন, হরিনাম করুন, কৃষ্ণই গুরু মিলিয়ে দেবে, আবার গুরু ভজন শিক্ষা দিয়ে কৃষ্ণ প্রাপ্তি করিয়ে দেবে, যেটা মহালক্ষ্মী। দূরে যা নামি জপ বদনে নামি জপ বদনে নামি জপ বদনে নামি জপ বদনে রে নামি জপ বদনে নামি জপ বদনে নামি জপ বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাপ্রভু তালি দিয়ে প্রতিদিন হরিনাম করতে বলছেন, পারা যাবে? সবাই করবে? না না, হরিনাম তো আপনারা করেন আর করবেন, হাতে তালি দেওয়া যাবে? হাত খালি আছে তো, যদি হাত থাকে হরিনামে তালি দেন, না হলে দরকার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে হরে এ ঝগড়া হবে ঝগড়া হবে এক তালে দিতে হবে এক জায়গায় বসেছি এক বাবার ছেলে আমরা অতএব এক তালে এক তালে হচ্ছে তো দেখবেন আর ঝগড়া হবে না একটা বাড়িতে চারটা উনুন তৈরি করতে হবে না এক উনুনই হবে যদি এক তালে থাকা যায় হরে কৃষ্ণ হরে রাম রাম আবার শুরু হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এইবার একটু ডবলে মারুন মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত উপরে তুলে করতেন আমরা পারবো তো লাগাইয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি বাবা বলি হরি নিতাই চাঁদ কি পরম দেওয়াল শ্রী গুরুদেব কি রাধা দামোদর কি অধিকের হলো কি অধিকের হলো কি হোক না হোক যা হোক হোক আমি বলেছি অধিকের হলো কি আপনারা বলেন জয় আমি কোন দিকের কথা বলেছি যেভাবে আপনারা হরিনামে মেতে উঠেছেন আর তো বাড়ি যাওয়া যাবে না আমি ওই জন্য বলছি ওদিকের কি কি হরিনাম ভালো লেগেছে না না আমি গাইছি বলে নয় আপনারা যে হরিনাম করলেন ভালো লাগেনি আচ্ছা কতটা ভালো লেগেছে সংসারের চেয়ে ভালো না কম? সংসারের চেয়ে ভালো, এই জন্য আপনারা ঠিক করেছেন আর সংসারে যাবেন না। পরমানন্দপুর গ্রাম কমিটি বিপদে পড়ে যাবে, বলে এত লোক নিয়ে আমরা কি করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সংসারে থাকলেই যে সংসার হয় তা নয়, হরি নাম নিয়ে যারা থাকবে তারা বৈকুণ্ঠেই থাকে, সে সংসারে থাক আর জঙ্গলে থাক। হরি নাম বাদ দিয়ে বিদায় গৌর হরি গৌর। দেখেন দেখেন, বৃন্দাবনে যাবে সেখানে যদি না কৃষ্ণ নাম করেন, রাধারানীর নাম না করেন, তাহলে আপনার বৃন্দাবনে থাকা হবে না, সংসারে থাকা। যেমন আমি একটা নমুনা দিচ্ছি, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না, হ্যালো মেজ বৌমা, আমি তো এখন এই রাধাকুণ্ডের তীরে আছি, তা তোমার পেট ব্যথা কমেছে? মা বুড়িমা শাশুড়ি বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে আছে, তার মনটা কোথায় আছে? পরমানন্দপুরে বৌমার পেট ব্যথার কাছে। বোঝা গেছে যে বৃন্দাবনে থাকবেন কৃষ্ণ নাম না করে মেজ বৌমার কথা বলবেন, তাহলে আপনি তো ঘরেই আছেন, আর ঘরে থাকুক কৃষ্ণ নাম করুন, আপনি বৃন্দাবনে আছেন শ্যামসুন্দর।